أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي بارم دايلو اللار نامي عم يتساءلون وهرا اكي اپরের নিকট কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করিতেছে عن النبأ العظيم সেই মহা সংবাদ বিষয়ে الذي هم فيه مختلفون যে বিষয়ে ওদের মধ্যে মতানৈক্য আছে كلا سيعلمون কখনো না ওদের ধারণা অবাস্তব ওরা শীঘ্র জানতে পারিবে ثم كلا سيعلمون আবার বলি কখনো না ওরা অচিরেই জানবে الم نجعل الارض مهادا আমি কি করি নাই ভূমিকে সজ্জা والجبال اوتادا ও পর্বত সমূহকে কিলক وخلقناكم ازواجا আমি সৃষ্টি করিয়াছি তোমাদেরকে জোড়ায় জোড়ায় وجعلنا نومكم سباتا তোমাদের নিদ্রাকে করিয়াছি বিশ্রাম وجعلنا الليل لباسا করিয়াছি রাত্রিকে আবরণ وجعلنا النهار معاشا এবং করিয়াছি দিবসকে জীবিকা আহরণের সময় وبنينا فوقكم سبعا شدادا আর আমি নির্মাণ করিয়াছি তোমাদের ঊর্ধ্বদেশে সুস্থিত সপ্ত আকাশ এবং সৃষ্টি করিয়াছি প্রজ্জ্বল দীপ এবং বর্ষণ করিয়াছি মেঘমালা হইতে প্রচুর বাড়ি যাহাতে তদ্বারা আমি উৎপন্ন করি শস্য উদ্ভিদ وجنات الفافا او ঘন সন্নিবিষ্ট উদ্যান ان يوم الفصل كان ميقاتا নিশ্চয় নির্ধারিত আছে বিচার দিবস يوم ينفخ في الصور فتاتون افواجا সেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হইবে এবং তোমরা দলে দলে সমাগত হইবে وفتحت السماء فكانت ابوابا আকাশ উন্মুক্ত করা হইবে ফলে উহা হইবে বহু দ্বার বিশিষ্ট এবং চলমান করা হইবে পর্বত সমূহকে ফলে সেইগুলি হইয়া যাইবে মরিচিকা নিশ্চয় জাহান্নাম উৎপাতিয়া রহিয়াছে সীমা লঙ্ঘনকারীদের প্রত্যাবর্তন স্থল لابثين فيها احقابا সেখানে উহারা যুগ যুগ ধরে অবস্থান করিবে لا يذوقون فيها بردا ولا شرابا সেখানে উহারা আস্বাদন করিবে না শৈত্য না কোনো পানীয় الا حميما وغساقا ফুটন্ত পানি ও পূজ ব্যতীত جزاء وفاقا ইহাই উপযুক্ত প্রতিফল انهم كانوا لا يرجون حسابا ورا কখনো হিসাবের আশঙ্কা করিত না وكذبوا باياتنا كذابا এবং ওরা দৃঢ়তার সঙ্গে আমার নির্দেশনাবলী অস্বীকার করিয়াছিল وكل شيء احصيناه كتابا সবকিছুই আমি সংরক্ষণ করিয়াছি লিখিতভাবে فذوقوا فلن نزيدكم الا عذابا অতঃপর তোমরা আশ্বাদ গ্রহণ করো আমি তো তোমাদের শাস্তি শুধু বৃদ্ধি করিব মুত্তাকীদের জন্য তো আছে সাফল্য উদ্যান দ্রাক্ষা সমবয়স্কা উদ্ভিন্ন যৌবনা তরুণী এবং পূর্ণ পান পাত্র لا يسمعون فيها لغوا ولا كذابا সেখানে তাহারা শুনিবে না অসার ও মিথ্যা বাক্য جزاء من ربك عطاء حسابا ইহা পুরস্কার যথোচিত দান তোমার প্রতিপালকের رب السماوات والارض وما بينهما الرحمن لا يملكون منه خطابا যিনি প্রতিপালক আকাশমণ্ডলী পৃথিবী উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছু যিনি দয়াময় তাহার নিকট আবেদন নিবেদনের শক্তি তাহাদের থাকিবে না يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا شهدين روح و فرشتاغن شاربدت بھابه دارائبه دائما جهاكي انموتي ديبين شهبتت انيرا قطع بوليبنا ايبون شه جثت تو بوليبه ذلك اليوم الحق فمن شاء اتخذ الى ربه مآبا এই দিবস সুনিশ্চিত অতএব যাহার ইচ্ছা সে তাহার প্রতিপালকের শরণাপন্ন হোক আমি তো তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করিলাম সেই দিন মানুষ তাহার কৃতকর্ম প্রত্যক্ষ করিবে এবং কাফির বলিবে হায় আমি যদি মাটি হইতাম